الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال عليه الصلاة والسلام فليبلغ الشاهد منكم الغائب أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুহতরম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফের এক আয়াতের সামান্য অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হল দুনিয়াতে নবী রাসূলগণের আগমন কেন ঘটল এবং বর্তমান দুনিয়াতে নবী রাসূল না থাকা অবস্থায়ও সেই কাজটা কারা করবেন, এই বিষয়টা আগাগোড়া ধারাবাহিকভাবে একটু বিস্তারিত বোঝার জন্য প্রথমে আমাদের কিছু কথা ভূমিকা স্বরূপ বুঝে নেওয়া দরকার এবং স্মরণ রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আমি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। অন্য সুরায় আল্লাহ কতগুলি কসম খেয়ে মানুষকে যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সে কথাটা বলেছেন, যেমন আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ দুইটা ফলের কসম খেয়ে, একটা পবিত্র নগরীর কসম খেয়ে, একটা পবিত্র পাহাড়ের কসম খেয়ে বলেন, আমি মানুষকে আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এইভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষকে এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা শর্তে দেননি, একটা বিশেষ শর্ত সাপেক্ষে আল্লাহ মানুষকে এই মর্যাদাটা দিয়েছেন। সেই শর্তটা যাদের দ্বারা পুরা হবে তারাই আল্লাহর গোটা সৃষ্ট জগতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে। ওই শর্তটা যে সমস্ত মানুষ পুরা করবে না তারা সৃষ্টির শ্রেষ্ঠ হবে দূরের কথা। অন্য আয়াতে আল্লাহ তাদেরকে পশু জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন। যে দায়িত্ব পালনের কারণে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সেই দায়িত্বটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন। একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবগুলি দুনিয়াবাসী মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিছু লোক পাঠিয়েছেন যাদেরকে নবী রাসুল বলা হয়। এই আসমানি কিতাব এবং নবী রাসুলগণের মাধ্যমে কোন কারণে মানুষ শ্রেষ্ঠ, কোন ডিউটি পালন করলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে তা আল্লাহ এই দুটি ব্যবস্থায় কিতাব নাজিলের মাধ্যমে এবং নবী পাঠাবার মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত ওই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কুরআন শরীফ। আর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে বর্তমানে এতটুকু সময় নাই যে সময় থাকলে সবিস্তারে আপনাদেরকে বুঝাতে পারতাম যে কুরআন অন্যান্য আসমানি কিতাবের চেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব কেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী কেন। তারপরও এই দুটি প্রশ্নের জবাব সবিস্তারে আলোচনা করার সময় না থাকলেও অতি সংক্ষেপে আপনাদেরকে একটু আভাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ফার্মেসিতে যে সমস্ত ঔষধ কিনতে পাওয়া যায় এইগুলির মধ্যে অনেক ঔষধের প্যাকেটের গায়ে লেখা থাকে তার কার্যকালের মেয়াদ, এই ঔষধটা কোন তারিখে তৈরি করা হলো এবং কতদিন পর্যন্ত তার কার্যকাল বলবৎ থাকবে। নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে পরে এই ঔষধটা আর ব্যবহারযোগ্য থাকে না, এটাকে ওভারডেট বলা হয়, এটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধানগুলি কতদিন পর্যন্ত চলবে তার একটা নির্ধারিত মেয়াদ উল্লেখ থাকত, ওই মেয়াদ শেষ হওয়ার কারণে ওই কিতাবগুলি ওভারডেট হওয়ার কারণে সেইগুলির বিধান ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু কুরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নির্ধারিত মেয়াদের জন্য নাজিল করেননি, কিয়ামত পর্যন্ত কুরআনের বিধান সর্বযুগের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য থাকবে। এই কারণে অন্যান্য আসমানি কিতাবের উপর কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। ঠিক তেমনি ভাবে আপনারা ডাক্তারদের বেলায় দেখতে পাবেন কোন কোন ডাক্তারের দ্বারা রোগীর চিকিৎসা করার পর চিকিৎসার ফল পাওয়া যায় স্থায়ী নয় অস্থায়ী, কিছুদিন পরে আবার চিকিৎসার দরকার পড়ে। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করানোর পর আবার দেখা যায় চিকিৎসার দরকার পড়ে, কিন্তু কোন সময় এমন হয় যে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করানো হলো যে ডাক্তারের চিকিৎসার দ্বারা চিকিৎসার ফলে রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল, এই ডাক্তারের চিকিৎসার পর এই রোগীর জীবনে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না। ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াবাসী মানুষের রুহানি রোগের চিকিৎসক, আধ্যাত্মিক রোগের চিকিৎসক রূপে প্রেরণ করেছিলেন, কিন্তু তাদের পরে আরো নবী রাসূলগণের দরকার বাকি ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন নবী বানিয়ে পাঠিয়েছেন যার পরে কিয়ামত পর্যন্ত কোনো আর কোন দুনিয়াবাসীর জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে নাই। সুতরাং যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি ডাক্তার হতে পারেন কিন্তু শেষ ডাক্তারও হতে পারেন না, শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না। শুধুমাত্র যে ডাক্তারের চিকিৎসার পর আর কোন চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি একদিকে শেষ ডাক্তারও অপরদিকে শ্রেষ্ঠ ডাক্তারও, তেমনি ভাবে যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও এবং শ্রেষ্ঠ নবীও। কাজে আমি আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর নাযিলকৃত সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে কুরআন কেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক তেমনিভাবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়ত গ্রন্থ কুরআনকে সমস্ত আসমানি কিতাবের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে অর্থাৎ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এবার আমাদেরকে কেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন, এই কারণটা আমি একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দুনিয়াতেও সারা দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন, হাশরের মাঠেও সমস্ত জগৎবাসী যখন একত্রিতভাবে দাঁড়াবে সেখানেও আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ মর্যাদার বিষয়টা সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করে দিবে। অর্থাৎ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুনিয়াতেও সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদার অধিকারী, আখেরাতেও আমরা সকল নবীর উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হব। হাশরের মাঠে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা কিভাবে প্রদান করবেন তার বিবরণ দিয়ে পবিত্র কোরআনের সূরায়ে বাকারার 143 নম্বর আয়াতে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি যেভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাদেরকে আমি সকল উম্মতের উপর সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি, যেন তোমরা হাশরের মাঠে সমস্ত নবীদের পক্ষে সাক্ষী হতে পারো এবং তোমাদের নবী হবেন হাশরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী। এই আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কয়েকটা হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলিতে উল্লেখ রয়েছে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাসরের মাঠে সমস্ত নবীগণের, অন্যান্য নবীগণের উম্মতদের মধ্যে যারা বেঈমান, যারা নবীগণের প্রতি ঈমান আনেনি, বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী দুনিয়াতে যাননি? তারা বলবে, মা আতানা মিন নাজির, বেঈমান অবস্থায় মারা গেলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা আমাদেরকে জানাবার জন্য, বুঝাবার জন্য কোন নবী রসুল দুনিয়াতে যাননি, যে কারণে আমরা ঈমান আনতে পারি। এই সমস্ত হাদিসের বিবরণের মধ্যে সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীর অর্থাৎ তাফসীরুল কুরআন অধ্যায়ে এই আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মত যারা বেঈমান অবস্থায় মরণবরণ করেছিল, নূহ পয়গম্বরের দাওয়াত কবুল করেনি, তাদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন, তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি দুনিয়াতে কোনো নবী যাননি, তখন তারা অস্বীকার করে বলবে যে আমাদের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোন নবী যাননি। অথচ হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বৎসর দুই বৎসর নয়, একাধারে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, এর মধ্যে মাত্র ৪০ জন মানুষ ঈমান এনেছিল, আর বাকি তার যুগের সমস্ত মানুষ দুনিয়ার থেকে বেঈমান অবস্থায় বিদায় গ্রহণ করেছিল। এই সমস্ত বেঈমান যারা সাড়ে নয় শত বৎসরের দাওয়াতের পরেও ঈমান আনেনি, তাদেরকেই আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন, তোমাদেরকে কি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী দুনিয়াতে যাননি? প্রশ্নের জবাবে তারা বলবে, মা আতানা মিন নাজির, বেঈমান অবস্থায় মরলে জাহান্নামে যেতে হবে, এমন কথা শোনাবার মতো কোন নবী আমাদের কাছে দুনিয়াতে যাননি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম জবাবে বলবেন, হে আল্লাহ, আপনি নিজে জানেন, আমি পৃথিবীতে গিয়েছি, শত শত বৎসর পর্যন্ত তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ঈমান আনেনি। আমি গিয়েছি, দাওয়াত দিয়েছি, আপনি দেখেছেন, আপনি জানেন, কাজেই এরা অস্বীকার করলে, এদের অস্বীকার করায় আমার কিছু আসে যায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি যে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করেনি, এই ব্যাপারে আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, জি, আমি দাওয়াত দিয়েছি, দুনিয়াতে গিয়েছি, এই সমস্ত বেঈমানেরা আমার দাওয়াত গ্রহণ করেনি, এই ব্যাপারে আমার সাক্ষী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কারা আপনার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। এখানে ঘটনার বাকি অংশ পরিষ্কার ভাবে বোঝার জন্য আরেকটা কথা আমাদের জানা থাকা দরকার, সেটা হল মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। তার কারণ, মানুষ বিচারক নিজে সবখানে থাকে না, নিজে সব সকল ঘটনা নিজের চোখে দেখে না, নিজে সব ঘটনা জানে না, এই জন্য দায়েরকৃত মামলাটা সত্য না মিথ্যা সাক্ষীর দ্বারা বিচারক ওইটা যাচাই করে নিতে চায়, এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সর্বত্র বিরাজমান, আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন, কোন দিন কোন জায়গায় কোন লোকের দ্বারা কোন ঘটনা ঘটে আল্লাহ নিজেই দেখেন, নিজেই জানেন। সুতরাং আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না, সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনা সত্য না মিথ্যা আল্লাহর জন্য যাচাই করার কোনো দরকার নাই। আমি আশা করি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কেন আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন। এই কথাটা বুঝার পরে সহিহ বুখারী শরীফের বর্ণিত রাসূলের হাদিসের যে ঘটনার অংশটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছিলাম, যে নূহ আলাইহিস সালাম যখন বলবেন যে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি এরা কবুল করেনি, আপনি দেখেছেন আপনি জানেন, কাজেই এদের অস্বীকার করায় আমার কিছু আসে যায় না, তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সাক্ষী আছে। আমরা এতক্ষণ বুঝলাম আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, তবে কেন নূহ আলাইহিস সালামকে তার দাওয়াতের ব্যাপারে সাক্ষী তলব করবেন? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম লিখেছেন এভাবে যে নূহ আলাইহিসসালামের ঘটনায় আল্লাহ তার কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়, বরং এখানে অন্য একটা রহস্য আছে। সেই রহস্যটা হল আল্লাহ তার এলমে গাইবের দ্বারা আগের থেকেই জানেন যে নূহ আলাইহিসসালামের কাছে সাক্ষী তলব করলে তিনি যাদেরকে সাক্ষী রূপে পেশ করবেন এই সাক্ষীদের বিরুদ্ধে বেঈমানেরা একটা অনাস্থা প্রস্তাব আনয়ন করবে। সেই অনাস্থাকে খণ্ডন করতে গিয়ে হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে এই কথাটা প্রকাশিত হয়ে যাবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই দুইটা শ্রেষ্ঠত্ব হাসরের মাঠে বিকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়। তারপর হযরত নূহ আলাইহিস সালাম যখন বলবেন আমি যে দাওয়াত দিয়েছি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বেঈমানেরা আমার দাওয়াত কবুল করেনি, একথার পক্ষে আমার সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা, এই কথা বলার পরে সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমার উম্মত মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন তখন হাসরের মাঠে যে নূহ আলাইহিস সালামের ওই ঘটনার ব্যাপারে তোমরা কি জানো বলো। তখন রাসূল বলেন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ আমরা সবাই সাক্ষী, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতেরা নূহ পয়গম্বরের পক্ষে সাক্ষী, আমরা সাক্ষ্য দিতেছি তিনি দাওয়াত দিয়েছেন বেঈমানেরা দাওয়াত কবুল করেনি। তখন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা বলবে আল্লাহ এই সাক্ষীরা আমাদের বিরুদ্ধে যে সাক্ষীটা দিল সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, গ্রহণযোগ্য কারণ আছে যে কারণে এদের সাক্ষ্য গ্রহণ করা যায় না। কি তোমাদের সেই অনাস্থার কারণ এই সাক্ষীগুলির সাক্ষী গ্রহণ করা যাবে না কেন? তারা বলবে আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম সেই যুগে এরা দুনিয়াতে ছিল না, কাজেই নূহ আলাইহিস সালাম গেলেন কিনা গেলেন না তারা দেখে নাই, তিনি দাওয়াত দিয়েছেন কিনা দিয়েছেন না তারা কিভাবে জানলো। সুতরাং ঘটনাক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তিদের সাক্ষী কোনদিন গ্রহণযোগ্য হতে পারে না। লক্ষ্য করার ব্যাপার হল নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন যেভাবে আমরা দুনিয়াতে ছিলাম না, আদম আলাইহিস সালামের উম্মতেরাও তখন ছিল না দুনিয়ায়, তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের উম্মতেরাও তখন দুনিয়ায় ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরাও তখন দুনিয়ায় ছিল না, নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের উম্মতেরা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ছিল না, মূসা আলাইহিস সালামের উম্মতেরা ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও ছিল না, দাউদ আলাইহিস সালামের উম্মতেরাও ছিল না। এক কথায় হযরত নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে তাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছিলেন তখন অন্য কোন নবীর উম্মত দুনিয়াতে ছিল না, যেমন ভাবে আমরা ছিলাম না, কিন্তু হাসরের মাঠে হযরত নূহ আলাইহিস সালাম অন্য কোন নবীর উম্মতকে নিজের দাওয়াতের পক্ষে সাক্ষী রূপে গ্রহণ না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী রূপে গ্রহণ করে প্রমাণ করে দিবেন হাসরের মাঠে সকল নবীর উম্মতের চেয়ে এই নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তখন আল্লাহ বেঈমানদের অনাস্থার প্রেক্ষিতে জিজ্ঞাসা করবেন যে নূহ আলাইহিসসালাম যে যুগে দুনিয়াতে ছিলেন তার উম্মতেরা যে যুগে দুনিয়াতে ছিল সেই যুগে তো তোমরা দুনিয়াতে ছিলে না, সুতরাং নূহ পয়গম্বর দুনিয়াতে গেলেন কিনা, তাদেরকে দাওয়াত দিলেন কিনা, তারা কবুল করলে কিনা, এটা তোমরা জানলে কিভাবে? সহি বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন আল্লাহর এই প্রশ্নের জবাবে আমার উম্মতেরা বলবে হে আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং তার কাছে আপনি কুরআন নাযিল করেছিলেন, সেই কুরআনের ভিতরে আপনি নিজেই নূহ আলাইহিস সালামের আগমনের ঘটনা এবং ইমানের দাওয়াত দেওয়ার ঘটনা বলে দিয়েছিলেন, আমাদের নবী আপনার কুরআনে পাইয়া আমাদেরকে সেই ঘটনা শিক্ষা দিয়েছেন, সুতরাং আপনার কুরআনের বিবরণ যদি সত্য হয়, আমাদের নবীর শিক্ষা দেওয়া সত্য, আমাদের নবীর শিক্ষা দেওয়া যদি সত্য হয়, আমাদের সাক্ষী দেওয়া সত্য, আমাদের সাক্ষী দেওয়া যদি সত্য হয়, নূহ পয়গম্বরের দাবি সত্য, নূহ পয়গম্বরের দাবি যদি সত্য হয়, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হাশরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষীটা দিবে সেই সাক্ষীটা যে মিথ্যা নয়, সাক্ষীটা যে সত্য, এই সাক্ষীর সফাই সাক্ষী হবেন হাশরের মাঠে আর কোন নবী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ নূহ আলাইহিস সালামের পক্ষে উম্মতে মুহাম্মদকে সাক্ষী বানাইয়া সমস্ত হাশরের মাঠে সকল নবীর উম্মতের উপর উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব প্রকাশ করবেন, আর এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে যখন অনাস্থা আসবে তখন তার অনাস্থা ক্যান্সেল করতে গিয়া এই সাক্ষীর পক্ষে সফাই সাক্ষী দিতে গিয়া আর কোন নবীকে সফাই সাক্ষীর জন্য হাশরের মাঠে মনোনীত না করে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফাই সাক্ষীর জন্য মনোনীত করে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করবেন যে সকল নবীর উম্মতের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। এইভাবে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করে দেবেন যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, অর্থাৎ আমি সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন এই জন্যই হাশরের বিচারের পর যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবেন না, আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না। এই আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা বোঝার চেষ্টা করব এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে কেন দান করলেন। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীর সামনে নূহ নবীর পক্ষে আমাদেরকে সাক্ষী বানাইয়া এত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে কেন দিবেন? একটা ডিউটি পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডিউটিটা দুনিয়াতে আমাদেরকে প্রদান করেছেন। দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা একটা ডিউটি পালন করবে, এই ডিউটির কারণে আল্লাহ এই নবীর উম্মতকে দুনিয়াতেও শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন, হাশরের মাঠেও এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করবে। দুনিয়ার জীবনে যে ডিউটিটা পালন করার কারণে আমরা দুনিয়াতে এবং আখেরাতেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, সেই ডিউটিটা বুঝার জন্য আমাদের সকলের মনে রাখা দরকার, স্মরণ থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কম পক্ষে 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন কোন ডিউটি পালন করার জন্য? একটি মাত্র ডিউটি, সেটা হলো আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দিয়ে, আল্লাহর কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত এবং আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নাম তবলিগ। এই দাওয়াত ও তবলিগের কাজ করার জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দাওয়াত ও তবলিগের কাজ করার জন্য আল্লাহ সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই ডিউটি সম্পর্কে আল্লাহ আমাদের নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে, পরওয়ারদিগারের পক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা পাঠানো হয়েছে সবগুলি কথা আমার বান্দাদের কাছে পৌঁছে দিন, তবলিগ করে দিন। আল্লাহর একটা কথাও যদি আল্লাহর বান্দাদের কাছে তবলিগ করার বাকি থাকে, তাহলে রাসূল হিসাবে দুনিয়াতে পাঠিয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন হবে না। কাজেই একথা পরিষ্কার হয়ে গেল যে দাওয়াত ও তবলিগ যেমন ভাবে সমস্ত নবী রাসূলগণের দায়িত্ব ছিল, ঠিক একই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করার জন্য। তাই দাওয়াত ও তবলিগ, তবলিগের আল্লাহর একটা কথাও তবলিগ না করা হলে আল্লাহ রাসূলকে বলেন আপনার রেসালতের দায়িত্ব পালন হবে না। সুতরাং এই আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু আগেই বুঝেছি ইনি শেষ নবী, কাজেই এই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দাওয়াত ও তবলিগের দায়িত্বটা পালন করবে কে? আমি আশা করি আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে অতীতকালে পৃথিবীতে দাওয়াত ও তবলিগের কাজ নবী রসুলগণ করেছেন। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ দাওয়াত ও তবলিগের কাজের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু যেহেতু আল্লাহ তাকে শেষ নবী বানাইছেন, ইনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আর কিয়ামত পর্যন্ত কাউকে কোনো নবী বানানো হবে না। সুতরাং মুহাম্মাদুর রাসূলের বিদায়ের পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর মধ্যে এই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের জন্য কাউকে নবী বানানো হবে না। এই দায়িত্বটা একমাত্র মুহাম্মাদুর রাসূলের উম্মতকেই পালন করতে হবে। এই জন্য এই উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর পূর্বকালে দুনিয়াতে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতেন শুধুমাত্র নবী রাসূলগণ। কোন নবীর উম্মত দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতে পারেনি। এই জন্য নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিনের মধ্যেই উম্মত পদভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ আবার নতুন ভাবে বেশ কয়েকজন নবী একসাথে পাঠিয়ে দিতেন, আবার নবী বিদায় হওয়ার সাথে সাথে উম্মত পদভ্রষ্ট হয়ে যেত, আবার দাওয়াত ও তবলিগের জন্য আল্লাহ অনেক নবী পাঠিয়ে দিতেন। এইভাবে আগের আমলে শুধু নবী রাসূলগণই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করেছেন, কোন নবীর উম্মত দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করেনি। আমাদের নবীর পরে যেহেতু আর কোন নবী নাই, তাই এই নবীগণের দায়িত্বটা এই উম্মতকেই পালন করতে হবে। এই কারণে দাওয়াত ও তবলিগের কাজকে নবীওয়ালা কাজ বলা হয়। এক কথায় এই দাওয়াত ও তবলিগ নামের নবীওয়ালা কাজের কারণে আল্লাহ এই নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন। এখানে আনুষঙ্গিকভাবে একটা প্রশ্নের জবাবও আমাদের বুঝে নেওয়া দরকার, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়িন বলেছেন। এই খাতামান নাবিয়িনের মর্মটাই আমি আগে বলেছি, যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবী ও শ্রেষ্ঠ নবীও। তাই খাতামান নাবিয়িনের মর্মই হল আমাদের নবী শেষ নবী ও শ্রেষ্ঠ নবীও। সুতরাং সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতের দ্বারা যেহেতু একথা পরিষ্কার হয়ে গেল, আমাদের নবী শেষ নবী, এরপরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, তবে কেন সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে হযরত ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। তিরমিজি শরীফের এক হাদিসে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অর্থাৎ আমার পরে কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। খাতামুন নাবিয়্যিন কথার অর্থই হলো যার পরে আর কোনো নবী নাই। খাতামুন নাবিয়্যিনের অর্থ যে যার পরে আর কোনো নবী নাই। এই নবী নাই কথাটার দুইটা ব্যাখ্যা হতে পারে। পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আর একটা ব্যাখ্যা হলো যার পরে আর কেউ নবী হবে না। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে লা নাবিয়্যা বাদি, অর্থ যে আমার পরে কোন নবী নাই। এর অর্থ যদি বলা হয় যে আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না, সেই ব্যাখ্যা শুদ্ধ নয়, সেই ব্যাখ্যা ভুল। কারণ সহিহ বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে আবারও আসবেন। সুতরাং আমার পরে কোন নবী নাই কথার অর্থ কোন নবী আসবেন না নয়। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোন নবী নাই কথার ব্যাখ্যা হলো আমার পরে আর কোন নবী আসবেন না নয়, আমার পরে আর কেউ নবী হবে না। তারপর প্রশ্ন বাকি থাকে যে লা নাবিয়্যা বাদি অর্থ যদি আর কোন নবী আসবেন না না হয়, আর কেউ নবী হবে না হয়, তারপর প্রশ্ন বাকি থাকে যে ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে আসবেন কেন, যেহেতু আমাদের নবীর পরে আর কোন নবীর দরকার দুনিয়ার জন্য বাকি নাই, দুনিয়াবাসী আর কোন নবীর নবুয়তের মুখাপেক্ষী নয়, আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসীর জন্য যথেষ্ট। এই যদি হয় খতমে নবুয়তের অর্থ, তাহলে ঈসা নবী আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসার দরকারটা কি? এর কারণ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। স্মরণ করো তোমরা সেদিনের ঘটনা যেদিন একদল সর্দারেরা হযরত ঈসা আলাইহিস সালাম একা একা একটা ঘরের ভিতরে ছিলেন, সেই ঘরের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল সর্দারেরা প্রবেশ করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন হে ঈসা, এই সমস্ত সর্দারদের হামলার থেকে তোমাকে হেফাজত করার জন্য তোমাকে আমি এক্ষুনি সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, এখন তোমার মরণ বাকি রইল, এই মরণের কষ্টটা সমাধা করাবার জন্য ভবিষ্যতে তোমাকে পৃথিবীতে বাড়াবো। কাজী আল্লাহ এই প্রশ্নের জবাব পরিষ্কার করে দিলেন যে দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার বাকি নাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়াবাসীর জন্য নবীর দরকার বাকি আছে, এই জন্য আসবেন না, বরং দুনিয়াতে তার নিজের একটা দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য আসবেন। এই জন্যই যে হাদিসে রাসুল বলেছেন কিয়ামতের আগে আবার ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন, সেই হাদিসেই রাসুল বলে দিয়েছেন তখন তার নবুয়ত চলবে না, আমার নবুয়ত চলবে। ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসলে পরে তার শরীয়তের উপর আমল করা তার জন্য জায়েজ হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তের উপর আমল করবেন। অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালাম আবার যখন দুনিয়াতে আসবেন তখন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবেন। তারপর ওই দিকের ঘটনা, সর্দারেরা যখন ঈসা আলাইহিসসালামের ঘরের ভিতরে ঢুকলো তাকে হত্যা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে মরণ বাকি রেখেই সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন, আর ওই সর্দারদের মধ্যে যেই সর্দার সর্বপ্রথম ঘরে প্রবেশ করেছিল তার চেহারাটাকে হুবহু হযরত ঈসা আলাইহিসসালামের চেহারার মতো করে দিলেন। তখনকার মজার ঘটনা এই হইল যে তার পিছে পিছে যে সমস্ত সর্দারেরা হাতিয়ার নিয়ে ঢুকলো ঈসাকে হত্যা করার জন্য, ঈসাকে তো পাইল না, ঈসার সুরতে তাদের বড় নেতাকে পাইল, নেতাকে পাইয়া এই নেতাকেই ঈসা মনে করে তারা ইচ্ছা মতো তাদের নেতাকেই হত্যা করলো। তাই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহালাহুম, শত্রুরা ঈসা আলাইহিসসালামকে হত্যাও করতে পারেনি, শত্রুরা হযরত ঈসা আলাইহিসসালামকে শুলিতেও চড়াতে পারেনি। হত্যা করার গুজবটা যেমন মিথ্যা, শুলিতে চড়াবার গুজবটাও মিথ্যা, তার মরণেই বাকি রয়েছে যেটা সমাধা করার জন্য ভবিষ্যতে দুনিয়াতে আসবে। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই, যেহেতু আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কেউ নবী হবে না, এবার বলুন আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আর কোন নবী আসবেন না না আর কেউ নবী হবে না? আর কোন নবী আসবেন না না হবে না? কারণ একজন নবী আসবেন, নবুয়তের দরকার বাকি এজন্য না দুনিয়াতে তার নিজের দরকার বাকি সেজন্য। সুতরাং এই কারণে ওনার আগমনের দ্বারাও আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বজায় থাকে, মুঠেও ক্ষুণ্ণ হয় না। এক কথায় আমাদের নবীর পরে যেহেতু আর কেউ নবী হবে না, সুতরাং আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই দাওয়াত ও তবলিগের কাজ এই নবীর উম্মতকেই পালন করতে হবে, যে কারণে আল্লাহ এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে বলেন, ফাল ইউবাল্লিগিস শাহিদু মিনকুমুল গায়িব, অর্থাৎ আমি যাদেরকে পাইলাম তাদের কাছে তবলিগ আমি করলাম, আর যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমরা আমার উম্মতেরা যারা তোমাদের হাতে অর্পণ করলাম। আমি আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা লাভ করার একমাত্র কারণ দাওয়াত ও তবলিগ। সুতরাং এই দাওয়াত ও তবলিগ উম্মতের প্রতিটি ব্যক্তিকেই করতে হবে না কাকে করতে হবে এই ব্যাপারটাও আমাদের বুঝার মতো ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেন, হে মুমিন মুসলমানগণ, তোমাদের সকলের মধ্য থেকে একটা দল ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য বের হয়ে যাও। এই আয়াতের তফসিরে মুফাসসিরিন একরাম লিখেছেন, ইসলামের উচ্চতর শিক্ষা হাসিল করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ নয়, তবে যে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, এটা ইসলামের উচ্চতর শিক্ষা নয়, এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্থাৎ কলেমা কালাম, উযু গোসল, নামাজ রোজা, পাক না পাক, হালাল হারাম, যেগুলি না শিখলে মুসলমানের মতো জীবন যাপন করা যায় না, এইগুলি শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কিন্তু তিস পারা কোরআনের তফসির শিক্ষা করা, লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা শিক্ষা করা, কোটি কোটি ফতোয়া ফরাইজের মাসআলা মাসাইল শিক্ষা করা যেমন ভাবে সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ নয়, একদল শিক্ষা করলেই সমাজের দায়িত্ব আদায় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসীকে নবীওয়ালা কাজ দাওয়াত ও তবলিগের দায়িত্ব সমস্ত নারী পুরুষকে সম্মিলিতভাবে পালন করা ফরজ নয়। একটা দল পালন করলেই এই গোটা উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করতে পারে। এজন্যই দাওয়াত ও তবলিগ সম্পর্কে আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সৎ কাজে বাধা দিবে, অর্থাৎ দাওয়াত ও তবলিগের কাজটা চালু রাখার জন্য এই উম্মতের একটা দল থাকতে হবে। এবার আপনারা বলুন, বর্তমান দুনিয়ার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা পর্যন্ত, এক কথায় সারা পৃথিবীর আনাচে কানাচে এই উম্মতের একটা দল দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতেছে কিনা। আল্লাহ যেভাবে কোরআনে বলেছিলেন তোমাদের মধ্যে দাওয়াত ও তবলিগের জন্য একটা দল থাকা দরকার, আমরা সুস্পষ্টভাবে কোরআনের সেই নির্দেশ মতে দেখতে পাই সারা বিশ্বের আনাচে কানাচে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করার জন্য একটা দল কাজ করে যাচ্ছে। প্রশ্ন জাগতে পারে, বর্তমান দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে একটা দল দাওয়াত ও তবলিগের কাজ করে যাচ্ছে, এই দলটা চালু করেছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির আগে এই দলটা পৃথিবীতে ছিল না। সুতরাং এই দলটাই যদি সেই তবলিগি দল হইয়া থাকে, তাহলে ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির আগে কোন তবলিগ দুনিয়াতে চালু ছিল? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আরেকটা প্রশ্নের জবাব বোঝা দরকার, সেটা হল বর্তমান দুনিয়াতে যে ইসলামী শিক্ষা চালু আছে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে মাদ্রাসার শিক্ষাকালীন সময়টাকে কয়েক ঘন্টায় বিভক্ত করা হয়, এক এক ঘন্টায় এক এক সাবজেক্টের শিক্ষা দেওয়া হয়, এক এক সাবজেক্ট এক এক উস্তাদ শিক্ষা দেন, এই সিস্টেমটাও বর্তমান দুনিয়াতে মাত্র কয়েক শতাব্দী যাবৎ চালু হয়েছে। এর আগে দুনিয়াতে এই ঘর বানাইয়া নির্ধারিত শিক্ষক রাখিয়া নির্ধারিত পিরিয়ড করিয়া এক এক পিরিয়ডে এক এক শিক্ষক এক এক সাবজেক্টের উপর ছাত্রদেরকে পড়াইবেন এই সিস্টেমটা কয়েক শতাব্দী পূর্বে দুনিয়ার কোথাও চালু ছিল না। তখন শিক্ষার ব্যাপারে তো সেই প্রশ্ন জাগবে যে এর আগে দুনিয়াতে ইসলামী শিক্ষা কিভাবে চালু ছিল, ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের সারমর্ম, উভয় প্রশ্নের জবাবের মর্ম এক, অর্থাৎ ইসলামী শিক্ষা এই উম্মতের মধ্যে চালু রাখা যেমন ভাবে উলামায়ে কেরামের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তবলিগ এর কাজ চালু রাখাটাও ফরজ। এই শিক্ষা এবং তবলিগ দুটোই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যুগ থেকে শুরু হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর শুধু পদ্ধতিগত বেশ কম, আগেকার যুগে তখনকার যুগের পরিবেশ পরিস্থিতির উপযোগী ছিল শিক্ষা ব্যবস্থা এবং সেই যুগের অবস্থার উপযোগী ছিল তবলিগের ব্যবস্থা। যুগের পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হয়, মূল কাজের কখনো পরিবর্তন হয় না। মূল কাজ তালিম, মূল কাজ তবলিগ। রসুলের যুগেও ছিল, সর্বযুগেই ছিল, আমাদের যুগেও আছে, কিয়ামত পর্যন্ত আছে। তালিম এবং তবলিগ এই দুইটা হইল মূল কাজ, এটা ফরজ, এটা সর্বযুগেই চালু আছে, সর্বযুগেই থাকবে। অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে শুধুমাত্র পদ্ধতিগত পরিবর্তন হয়, এই পদ্ধতিগত পরিবর্তন এইটাও কোরআন হাদিসের দ্বারা সমর্থিত। নূতন অবস্থা অনুপাতে নূতন ব্যবস্থা গ্রহণের সমর্থনে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়াতান ফা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থাৎ ধর্মের মূল কাজ চালু করার জন্য অবস্থা অনুপাতে নূতন ব্যবস্থা যারা চালু করবে, ওই ব্যবস্থা মতে ধর্মের মূল কাজটা যত লোকে পালন করবে সর্বলোকে যে পরিমাণ সওয়াব পাবে, নূতন ব্যবস্থা প্রদানকারী একা পাবে সেই পরিমাণ সওয়াব। বর্তমান দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ যে একটা মাত্র দল চালিয়ে যাচ্ছে, এই দল মৌলিকভাবে ছয়টা কথার প্রচার করে যাচ্ছে। এক নম্বর হলো কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলম জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর সহি নিয়ত, ছয় নম্বর নফর ফি সাবিলিল্লাহ। এই ছয়টা কাজের ছয়টাই রসুলের যুগ থেকে চালু হয়ে আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ইলিয়াস রহমতুল্লাহ আলহি চালু করার জন্য যুগ উপযোগী একটা নতুন সিস্টেম করেছেন, মাত্র কাজ নতুন নয়, সিস্টেম নতুন, কাজ পুরাতন। নতুন সিস্টেম যদি কেউ চালু করে যার মাধ্যমে পুরাতন কাজটা সহজে করা যায়, এই ব্যাপারেই রসুল বলেন যে এই নতুন পদ্ধতিটা যে চালু করলো সে এই পদ্ধতি মতে যত লোকে আমল করলো সর্বলোকে যে পরিমাণ সওয়াব পাবে, একা পদ্ধতিটা চালু করেওয়ালা সেই পরিমাণ সওয়াব পাবে। রাসূলের সেই হাদিস মতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির চালু করা সিস্টেম মতে যত লক্ষ মানুষ নিজের কলেমা দুরুস্ত করলো, যত লক্ষ মানুষ নিজের নামাজ সংশোধন করলো, যত লক্ষ কোটি মানুষ এলেম ও জিকির হাসিল করলো, যত লক্ষ কোটি মানুষ একরামুল মুসলিমিন হাসিল করলো, যত লক্ষ কোটি মানুষ সহি নিয়ত শিখতে পারলো, যত লক্ষ কোটি মানুষ নফর ফি সাবিলিল্লাহর দায়িত্ব পালন করলো, সকলের সম পরিমাণ সওয়াব একা ইলিয়াস রহমতুল্লাহ আলাই পাবে। আমি শুধু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কলেমা ইলিয়াস রহমতুল্লাহ আলী চালু করেছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছিলেন? নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, ইলম ও জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, একরামুল মুসলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, সহি নিয়তের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, আল্লাহর দিনের দাওয়াত নিয়ে বাহির হওয়ার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, ইলিয়াস শুধু ব্যাপকভাবে চালু থাকার জন্য পদ্ধতি দিয়েছেন। সুতরাং আপনারা বলুন ইলিয়াস রহমতুল্লাহ আলহির পদ্ধতি মতে মুহাম্মদ রাসূলুল্লাহর চালু করা এই ছয়টা কথা উম্মতের মধ্যে নূতন ভাবে তাজা হচ্ছে কিনা। কাজেই যত উম্মত এই ইলিয়াস রহমতুল্লাহ আলহির পদ্ধতি মতে এই কাজে অংশগ্রহণ করিয়া যত উম্মতে নিজের ইমান আমল সংশোধন করবে সকলে সম্মিলিত ভাবে যে পাবে যেই সওয়াব একা ইলিয়াস রহমতুল্লাহ আলহির পাবেন সেই সওয়াব। আপনারা বলুন আমাদের বর্তমান বর্তমান মুসলমান সমাজের মধ্যে অনেকের এই কালেমা সহি শুদ্ধ হয় না এমন আছে কিনা, অনেকের এই নামাজ সহি শুদ্ধ হয় না এমন আছে কিনা, অনেকেই যে পরিমাণ এলেম ছাড়া আমি আমল করতে পারবো না এইরকম এলেমেরও অভাব আছে কিনা, এই সমস্ত অভাব সংশোধন করতে হইলে সত্যিকারের মুসলমানের মতো মুসলমান হইতে হইলে আর মুসলমানের মতো জীবন যাপন করতে হইলে বর্তমান দুনিয়াতে এই দাওয়াত ও তবলিগের সহি উসুল পালন করা ছাড়া সহজ কোনো ব্যবস্থা সর্বসাধারণের জন্য নাই। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সহজ ব্যবস্থার মাধ্যমে দাওয়াত ও তবলিগের কাজে অংশগ্রহণ করে আমাদের জিন্দগিকে ইসলামী জিন্দগি রূপে গঠন করে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।